செருஷை ஆட்டாகாரனே ஆகாரனே, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আগার নেই। নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তার আজ কোনো খবরে, গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুদা ঘুমিয়ে আছে যে আজ কবরে, কাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে পাগলা গারদে আছে রমারায়, অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা, কফি হাউসের সেই আটটা হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আগারে। সুজাতাই আজ শুধু সব যে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামীদার হীরে আর জহরতে আগা গোড়া মোড়া সে গাড়ি বাড়ি সব কিছু দামি তার, আর্ট কলেজের ছেলে নিখিলের সান্নাল বিজ্ঞাপনের ছবি আঁকত, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে যিশুদাটা বসে শুধু থাকত, ও কফি হাউসের সেই আড্ডাটা আর আর আর একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চার মিনার ঠোঁটে জ্বলত, কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলত, রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম, চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম, কফি হাউসের সেই আড্ডাটা আগার নেই আগার নেই। কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা, একটা কবিতা তার হলো না কোথাও ছাপা পেল না সে প্রতিভার দামটা, অফিসের সোশ্যালে ম্যামে চার নাটকে রমা রায় অভিনয় করত, কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়ত, কফি হাউসে সেই আড্ডাটা, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আড়ালে। আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই, একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালিনী, কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়,